ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في موضع آخر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদেরকে মুসলিম উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি দরুদ এবং সালাম পেশ করা এক মহান ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম সম্পর্কে। সালাত যাকে আমাদের দেশের মানুষরা বাংলা উর্দু ফার্সি ভাষায় দরুদ বলে জানে, সালামকে সালাম বলেই জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতের উপর কয়েকটি হক রয়েছে তার অন্যতম একটি হক রেখেছেন, তার প্রতি সালাত এবং সালাম পেশ করা, এবং এর ওপর মহাপুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখেরাতে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিভিন্ন ক্ষেত্রে এই ইবাদত পালন করার আদেশ প্রদান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সালাম করেন। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাজিল করেন। সালাত নাজিল করা কাকে বলা হয় পরে বলছি। এখানে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে এবং ফেরেশতাদের ক্ষেত্রে বলা হয়েছে, মালায়েকা সম্পর্কে বলা হয়েছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাজিল করেন, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা সালাতের দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে সালাত কার প্রতি? আলান নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত নাজিল হওয়া বা সালাতের কথা যে বলা হয়েছে এর অর্থ কি, এ সম্পর্কে মুফাসসিরিনগণ যারা হাদিসের পণ্ডিত তাদের দুটি মত রয়েছে। সহি বুখারীতে রয়েছে আবুল আলিয়া তাবেই রহমতুল্লাহ আলাই তার বক্তব্য যে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সালাত, সালাতুল্লাহে আল্লাহর সালাত মানে হচ্ছে সানাউহু ইনদাল মালায়েকা আলাইহি। আল্লাহর পক্ষ থেকে সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য ফেরেশতা আকাশে রয়েছেন, আরশে আজিমের কাছে রয়েছেন, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণ বর্ণনা করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণগুলি তুলে ধরেন ফেরেশতাদের সামনে, এ একটি অর্থ। যে ব্যক্তি প্রিয় ব্যক্তি হন, যিনি অত্যন্ত ভালো মানুষ হন, তখন মানুষ তার প্রশংসা করে, তার ভালো গুণগুলি বিভিন্ন মজলিসে বিভিন্ন স্থানে তুলে ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত। আর অন্যান্য আলেমায়ে কেরাম বলেছেন যে সালাতের অর্থ হচ্ছে এনজালুর রাহমা, যে অর্থটি প্রথম করেছে আল্লাহ রাব্বুল আলামিন সালাত নাজিল করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ রহমত নাজিল করেন। আর তার ফেরেশতারা, ফেরেশতাদের সম্পর্কে আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতুল মালায়েকা আদ-দুআউলা, ফেরেশতাদের পক্ষ থেকে সালাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ তারা রহমতের ক্ষমতা রাখেন না, দয়া তাদের নাজিল করা তাদের এখতিয়ার হতে নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দরবার থেকে দয়া কামনা করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এটি হচ্ছে ফেরেশতাদের কাজ। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারপরে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মানুষ, হে মুমিনগণ, তোমরাও কি করো, সাল্লু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করো, সাল্লু আলাইহি, সালাত পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো, সুন্দর রূপে সালাত এবং সালাম পেশ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি বিষয়ের আদেশ দান করেছেন, সালাত পেশ করতে বলেছেন এবং সালাম পেশ করতে বলেছেন। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পরে সাহাবায়ে কেরামদেরকে শেখালেন আত-তাহিয়াত, তাশাহুদ। আত-তাহিয়াতে কি রয়েছে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত রকমের ইবাদত বান্দাকে সুনির্দিষ্ট করে ঘোষণা বান্দা করে। আত-তাহিয়াত মৌখিক ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়াস-সালাওয়াত দৈহিক ইবাদত, আল্লাহর জন্য। ওয়াত-তাইয়্যিবাত আর্থিক ইবাদত, সব আল্লাহর জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হামদ সানার পরে, আল্লাহর গুণগান পেশ করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবাদতের স্বীকৃতি দানের পরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তির ধারা বর্ষিত হোক, সালামান শান্তি, শান্তির ধারা বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। শেষ পর্যন্ত তাশাহুদের শিক্ষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম যখন তাশাহুদের শিক্ষা পেয়ে গেলেন, তারপরে একবার জিজ্ঞাসা করলেন একটি হাদিসে, যে ইয়া রাসূলুল্লাহ, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম যে আপনাকে কেমন করে সালাম পেশ করব, সালাম পেশ করব কেমন করে আমরা জানতে পারলাম, তার মাধ্যমে এই আত-তাহিয়াত তাশাহুদের মাধ্যমে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইভাবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ফাকাইফা নুসাল্লি আলাইক, তবে আপনার উপর সালাত কেমন করে পেশ করব, দরুদ কেমন করে পেশ করব। তাহলে বোঝা গেল যে খেয়াল খুশি সালাত সালাম পেশ করলে হবে না, কেমন করে পেশ করতে হবে তার নিয়ম নীতি ধরন তরিকা তাও কোত্থেকে নিতে হবে, আল্লাহ এবং তার রাসূল থেকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের আদেশ দান করলেন, সালাতের সুন্দর বাস্তবায়ন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাতের দোয়া কর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত বর্ষণ করো, আমাদের হাতে রহমত নেই, আমার রহমতের মালিক নই, রহমতের অধিপতি নই, সুতরাং হে আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি করো, রহমত বর্ষিত করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি রহমত বর্ষিত করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ তুমি প্রশংসিত, তুমি সম্মানিত। সালাত তো হলো, কিন্তু সালাত যে কেমন করে পেশ করতে হবে, কি ভাষা দিয়ে পেশ করতে হবে, আরো অতিরিক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, বরকতের দোয়া করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে সালাতের পূর্ণতা লাভ হবে, সুন্দর রূপে যেমন আল্লাহ চান সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করতে পারবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ বরকত দান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বরকতের দোয়া করে, বারিকা কামা বারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন তুমি বরকত দান করেছো ইব্রাহিম আলাইহিস সালামে এবং তার বংশধরে প্রতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সালাত কেমন করে পেশ করতে হবে, দরুদ কেমন করে পেশ করতে হবে শিখালেন, সালাম কেমন করে পেশ করতে হবে শিখালেন, সালামের এবং সালাতের অর্থ বুঝতে পারলেন। বিভিন্ন হাদিসে সালাত, সালাতের অর্থ, সালামের অর্থ বললাম শান্তি, এবং সালাতের অর্থ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা অথবা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য ফেরেশতাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণগুলি তুলে ধরা, প্রশংসামূলক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। এখানে তুসাল্লি সালাতের শব্দ ব্যবহার হয়েছে, মা দামা ফি আহাদিকুম ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ মুসাল্লায় থাকে, যায় নামাজে, নামাজের স্থানে বসে থাকে, নামাজ পড়া হয়ে গেছে তারপরে বসে আছেন, নামাজ এখনো শুরু হয়নি তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসে আছেন, মুসাল্লায় বসে আছেন, আল্লাযী সাল্লা ফিহি মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হবে, সালাম ফিরা হয়ে গেছে তারপরে উযু নষ্ট হয়ে গেছে আর মসজিদে বসে আছেন না, তাহলে ফেরেশতাদের রহমতের দোয়া পাওয়া যাবে না। তাকুল আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা ইরহামহু, ফেরেশতারা বলতে থাকেন আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহ এই ব্যক্তির প্রতি তুমি রহমত নাজিল করো। তাহলে দেখেন মাফ করে দাও এবং রহমত নাজিল করার দোয়া করতে থাকে ফেরেশতারা, আর নবী করিম বলেন আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের উপর ফেরেশতারা সালাত পেশ করতে থাকে, অর্থাৎ সালাত মানে আল্লাহর কাছ থেকে রহমতের দোয়া করতে থাকে, তোমাদের জন্য রহমত কামনা করতে থাকে। এইরকম পিয়ানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মানুষকে দিনের শিক্ষা দান করে তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইউসাল্লি মানে আল্লাহ রহমত নাজিল করেন, আগে বলেছি, ওয়া মালায়েকাতুহু আল্লাহর ফেরেশতাগণ, ওয়া আহলাস সামাওয়াতি এবং আকাশবাসী, আকাশবাসী আকাশে ফেরেশতারা রয়েছে, ওয়াল আরাদিন আর জমিনবাসী পৃথিবীতে যত মখলুকাত রয়েছে সৃষ্টি জগৎ রয়েছে, হাত্তা নামলা এমনকি পিপিলিকা ফি জুহরিহা পিপিলিকার গর্তে, ওয়া হাত্তাল হুত এমনকি মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে কল্যাণে শিক্ষা দেয়, ভালো শিক্ষা দান করে, ভালো শিক্ষা দান করে বলছেন খাইর, খাইর সে দুনিয়ারও হতে পারে আখিরাতও হতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম খায়ের হচ্ছে, সবচেয়ে উত্তম কল্যাণ হচ্ছে, কল্যাণের শিক্ষা হচ্ছে, মঙ্গলের শিক্ষা হচ্ছে খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কিতাবের শিক্ষা দান করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা, আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান দান করা, আল্লাহর দীন সম্পর্কে জ্ঞান দান করা, কোরআন এবং হাদিসের জ্ঞান দান করা, শ্রেষ্ঠ ইলিম আশরাফুল উলুম, সবচেয়ে উত্তম ইলম হচ্ছে আল্লাহ এবং রসুলের দীনের জ্ঞান দান করা, মুআল্লিমিন নাসিল খায়রদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, আকাশবাসীদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, জমিনবাসীদের পক্ষ থেকে রহমতের দোয়া হয়, এমনকি মাছ পিপিলিকা এরা রহমতের দোয়া করতে থাকে, তিরমিজির হাদিস। এই যে সালাত, সালাত শব্দটি যা আমাদের ভাষায় দুরুদ, এই সালাত শব্দটি নবীগণের সাথে খাস, সালাত এবং সালাম নবীগণের সাথে খাস, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলার প্রমাণ নেই যে বলবেন সরাসরি সালাত মানে, যদি রহমতের অর্থ করেন তাহলে কোন কোন দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু কোন ব্যক্তি সম্পর্কে আপনি বলবেন যে আলাইহি সালাতু ওয়াসসালাম বা আলাইহি সালাম না, একমাত্র আম্বিয়াদের সম্পর্কে, যে কোনো নবীর নাম আসলে বলেন আদম আলাইহি সালাতু ওয়াসসালাম বা আলাইহি সালাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা সাফাতে ইরশাদ করেছেন, ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাম বর্ষিত হোক রাসূলগণের প্রতি, নবীগণের প্রতি, রাসূলগণের প্রতি। সুতরাং আম্বিয়াদের নাম আসলে বলবেন আলাইহিস সালাম কমের পক্ষে, আর কেউ যদি ওর সাথে আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, সালাত সালাম দুটিই বলে দেয়, তবু কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ, সালাত মানে রহমত এবং সালাম মানে শান্তি আম্বিয়াদের জন্য, কিন্তু নবীগণ ছাড়া অন্য কোনো ব্যক্তি সম্পর্কে, এমনকি সাহাবী সম্পর্কে কেউ বলবে আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলা, এটি হচ্ছে বিদাতের লক্ষণ, বিদাতীদের লক্ষণ। যেমন এক শ্রেণীর গোমরা লোকেরা আলে বাইতের কারো নাম আসলে, অর্থাৎ আলী রাজি আল্লাহ তার নাম আসলে কি আলী আলী ইসলাম, হ্যাঁ হাসান আলী ইসলাম, হুসাইন আলাইহিসসালাম, কিন্তু আবু বকরের নাম আসলে আল্লাহু আকবার, আলাইহিসসালাম তো দূরের কথা তাদের কাছে, রাদিয়াল্লাহু যোগ্য না, আল্লাহ এমন গোমরা করেছে তাদেরকে, নিশ্চয় বুঝতে পারছেন। এইরকম বিভ্রান্তদের নাম যদি উল্লেখ নাও করায় তবু বুঝতে পারছেন, হ্যাঁ, যারা ধর্মের নামে জাহান্নামের পথ ধরেছে, গুমরাহির পথ নিয়েছে। তাহলে আম্বিয়াগণ ছাড়া কারো জন্য সালাত এবং সালামের প্রয়োগ ঠিক নাই, যতই আপনার নজরে সে আল্লাহ আলা ব্যক্তি হন না কেন, সাহাবাই কেরামদের ওপর আরো কারো মর্যাদা নেই আম্বিয়াদের পরে, তাই না? সাহাবাই কেরামদের মধ্যে খোলাফায়ে রাশেদিন আশরা মুবাশশারা, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের নাম আসবে, আর বলবেন আলাইহিসসালাম আলাইহিমুসসালাম না, বলবেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানহু বলেছেন, সুতরাং তাদের সম্পর্কে বলবেন রাদিয়াল্লাহু আনহুম। রাদিয়াল্লাহু পরবর্তী ওলামায়ে কেরামদের সম্পর্কেও বলা জায়েজ রয়েছে, কিন্তু পার্থক্যের জন্য, যাতে করে একজন মানুষ বুঝতে পারে যে তিনি সাহাবি না সাহাবি ছাড়া অন্য পরবর্তীকালের আলেম, তাবেঈ, তাবা তাবেঈন বা তারপরে কোন আলেম ইমাম। সুতরাং পার্থক্যের জন্য তাবেঈ হলেই বা তাবেঈনদের পরে কোন যে কোনো জামানার হলেই তাদের সম্পর্কে রাহমাতুল্লাহ আলী বলেন বা রাহিমাহুল্লাহ তাআলা, যাতে করে পার্থক্য হয়ে যায়। যাতে করে একজন মানুষ শুনে যদি বলেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তাহলে একজন মানুষ শুনে ইমাম আবু হানিফা সাহাবি ছিলেন মনে হয়, যদি দোয়া আল্লাহ তার উপর রাজি হয়ে যায় আর রাহমাতুল্লাহ আলী তার উপর আল্লাহ রহমত নাযিল হোক, ইমাম আহমদের নাম আছে রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফির নাম আছে রাদিয়াল্লাহু আনহু, যে যে ইমামের ভক্ত সে ইমামের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, তাহলে খানিকটা হয়তো যদি আপনি এইরকম করেন যে আপনি শুধু যে ইমামের অন্ধ মুকাল্লে তার সম্পর্কে শুধু এই বললেন, তো এক বাড়াবাড়ি হলো, গোলু হলো। অথচ তার মতো বহু আইমাই কেরাম এই উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুই নম্বর কথা হচ্ছে যে সাহাবাই কেরামদের সাথে একাকার হয়ে যাওয়ার আশঙ্কা আছে, একজন সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে না যে তিনি সাহাবি না অন্য কোনো আলেম ইমাম। সুতরাং এই পার্থক্য যাতে করে স্পষ্ট হয়ে যায় দুয়ার মাধ্যমে, সাহাবি হলে রাদিয়াল্লাহু আনহু, আর যদি সাহাবি ছাড়া অন্য কেউ হয় তাবেঈনদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো ইমাম আলেম আল্লাহওয়ালা ব্যক্তি, তাহলে রহমতুল্লাহ আলী, ইন্তিকাল করে গেলে রহমতুল্লাহ আলী। আর যদি বেঁচে থাকেন তাহলে এখন হেফাজতের তার প্রয়োজন রয়েছে, সুতরাং বেঁচে থাকা মানুষকে রহমতুল্লাহ আলী না বলে বলতে হবে, যদিও সেই ব্যক্তি রহমতের মুখাপেক্ষি কিন্তু তার চাইতে বেশি সুরক্ষার হেফাজতের মুখাপেক্ষি বেশি। এই জন্য উলামায়ে কেরামদের পরিভাষা হচ্ছে যে বেঁচে থাকা কোন যোগ্য ব্যক্তি সম্পর্কে, সৎ ব্যক্তি, নেক ব্যক্তি সম্পর্কে হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হেফাজত করে। এখন বলবো আপনাদের সঙ্গে দুরুদের ফজিলত, সালাত এবং সালামের ফজিলত, বহু ফজিলত রয়েছে এই মর্মে। একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি শুনেছেন, ইযা সামিতুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন যেমন মুয়াজ্জিন বলে তেমন তোমরাও বলো। তবে হাদিস রয়েছে ইল্লাল হায়ালাতান, হায়াল আসলা হায়াল আল ফালাই কি বলবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর আমার উপর সালাত পেশ করো, সালাত পেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি আজানের শেষে কি করতে হবে, দুরুদ পেশ করতে হবে, সালাত পেশ করতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদি বলি। যেমন বললাম ফজিলত, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কারণ যেই ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, একবার সালাত পেশ করবে, দরুদ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার কি করবেন, রহমত নাজিল করবেন, কারণ আল্লাহ রহমতের মালিক, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম রউফ, জি, যে সবগুলি রহমতের অর্থ বহন করে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়, তারপরে কি করতে বলেছেন, সুম্মা সালুলি আল ওয়াসিলা, তারপরে আমার জন্য ওয়াসিলা কামনা করা আল্লাহর কাছে, নবীর জন্য ওয়াসিলা কামনা করা, মানে কি নবীর জন্য, আপনার জন্য না, এ আল্লাহ আমার নবীর ওয়াসিলাই পার করে, যেমন আমাদের দেশে বিরাট পন্থীদের এক তরিকা আছে দুয়াই, এ কথা বলছেন কি, নবীর জন্য ওয়াসিলা কামনা করো, তাহলে বোঝা গেল কি, নবীর জন্য ওয়াসিলা মানে তাহলে এই অর্থ না, এই যে মাধ্যম, ওয়াসিলা মানে মিডিয়াম নয়, মাধ্যম নয়, ওয়াসিলা কি তা নবী সাল্লামের ভাষায় শুনুন, আমার জন্য তোমরা আল্লাহর কাছে ওসিলা কামনা করো, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হচ্ছে জান্নাতে একটি উঁচু মর্যাদা, একটি মাকাম, একটি স্তর, লা তানবাগি ইল্লা লি আব্দিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে মাত্র একজন বান্দা সেই স্থান হাসিল করতে পারবে, আল্লাহু আকবার, সেই মর্যাদা হাসিল করতে পারবেন। ও আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করি যে সেই এক বান্দা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হব। আল্লাহু আকবার, আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফামান সালালি আল ওয়াসিলা, সুতরাং যেই ব্যক্তি দরুদ পেশ করার পরে, সালাত পেশ করার পর আমার জন্য আল্লাহর কাছে ওসিলার কামনা করবে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাআসুহু মাকামাম মাহমুদ আল্লাযি ওয়াদা, এইভাবে যে ওসিলা কামনা করবে নবীর জন্য আল্লাহর কাছে, হাল্লাত লাহু শাফা, তার জন্য আমার সুপারিশ শাফাত অবধারিত হয়ে যাবে। রাওয়াহ মুসলিম, মুসলিম শরীফ হাদিস। আরেকটি হাদিসে দরুদের ফজিলত রয়েছে, কয়েকটি হাদিস শোনাব দরুদের ফজিলত, দরুদের মাহাত্ম্য কি পাবেন আপনি দরুদ পেশ করলে, সালাত এবং সালাম পেশ করলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার একবার সালাত পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, 10 বার আল্লাহর রহমত, এটা এর আগেও শুনলেন। আরো ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, আর 10টি গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, আর 10টি কি মর্যাদা উঁচু করা হবে। আল্লাহ জানেন কেমন করে মর্যাদা উঁচু করে, আল্লাহ রাব্বুল 10 মর্যাদা উঁচু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নাসাই শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে বর্ণনা করেছেন যে যারা যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করে, তত বেশি কাল কিয়ামতে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী হতে পারবে। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলা আন-নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সবচেয়ে নিকটবর্তী কি হবে, আকসারুহুম আলাইয়া সালাতান, আমার ওপর যেই ব্যক্তি যত বেশি দরুদ পেশ করবে, সালাত পেশ করবে। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। উবাই ইবনে কাব, দুনিয়ার ফায়দা, এই তো আখিরাতের ফায়দা বললাম, দুনিয়ার ফায়দাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যদি কেউ সালাত এবং সালাম বেশি বেশি পেশ করে তাহলে তার পার্থিব ফায়দা, নগদ ক্যাশ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূল আল্লাহ তাআলা, উবাই ইবনে কাব বলছেন, কুলতু ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এমনি উকসের সালাত, আমি কিন্তু বেশি বেশি দুরুদ পেশ করি, আমি বেশি বেশি আপনার উপর সালাত পেশ করি। ফাকাম আজ আলোলাকা মিন সালাতি, তাহলে আপ আমার এবাদত বন্দেগীতে কতটা পরিমাণ দুরুদ আপনার উপর পেশ করব, কত পরিমাণ দুরুদ হওয়া উচিত, সালাত হওয়া উচিত। কালাম মা শেতা, নবী বলেন যত ইচ্ছা তোমার, যত ইচ্ছা তুমি দুরুদ পেশ করতে থাকবে, সালাত পেশ করতে থাকবে আমার উপর। কৌতু আর রব, একটু নির্ধারিত করে দেন পরিমাণ, এক চতুর্থ অংশ, হ্যাঁ, চার ভাগের এক ভাগ, আলামা শেতা, তুমি যা চাও, সাইনজিদা ভাবো খায়রুল লাকা, আর এর চাইতেও বেশি যদি তুমি দরুদ পেশ করো, সালাত পেশ করো, তো এটি তোমার জন্য কল্যাণকর। তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আননিস, তাহলে অর্ধেক আমার ইবাদতে, মানে দোয়ায়, দোয়া করব, দোয়াতে আমার জন্য যে দোয়াগুলি করছি তার অর্ধেক সময় আমি নবীর জন্য দোয়া। সালাত এবং সালাম মানে কি, নবীর জন্য দোয়া করা, বান্দার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে নবীর জন্য দোয়াই হচ্ছে সালাত ও সালাম। আলামা শেতা, তোমার ইচ্ছা, অর্ধেক করতে চাও তোমার ইচ্ছা, ফাইন ইজিদা ফাওয়া খাইরুল্লাহ, এর চাইতে বেশি যদি তুমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করো, সালাত এবং সালাম করো, তাহলে এটি তোমার জন্য কল্যাণকর। কলতু ফাসল ফাইন, তার দুই তৃতীয় অংশ, তিন ভাগ করে আমার দোয়াকে, তিন ভাগ করে দুই তৃতীয় অংশই হচ্ছে দুরুদ, নবীর জন্য দোয়া, দরুদ এবং সালাম। মা সেটা তোমার ইচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন জিদ্দা ফাউ, এর চাইতে বেশি যদি তুমি দরুদ সালাম পেশ করো, এটি তোমার জন্য কল্যাণকর। কুলতু আজ আলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে আমার দোয়া সব ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য করব, যখনই দোয়া করব শুধু আপনার জন্য দোয়া করব, শুধু আপনার জন্য দোয়া করব। আল্লাহু আকবার, এর নাম হচ্ছে ইউফেরুনা আলা আনফুসি, মানুষ নিজের উপর অন্যকে কি করে প্রাধান্য দিয়ে, যে মুমিনের একটি ভালো চরিত্র, উত্তম চরিত্র, অন্যকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ আকবর। আর যদি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, তাহলে তিনি অগ্রাধিকারে থাকছ সমস্ত ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খেদমতকে আপনি অগ্রাধিকার না দিবেন, লা ইউমিনু, ততক্ষণ মুমিন হতে পারবেন না। কালা, তাহলে এর ফজিলত শুনেন, নবী করিম সাল্লাল্লাহু বলেন, তুমি যদি তোমার দোয়াটা পুরোটাই যদি সালাত এবং সালাম করে দাও, দুরুদ এবং সালাম, দুরুদ এবং সালাম, যখনই দোয়া করেন শুধু দুরুদ এবং সালাম, তাহলে এজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফার লাকা যামবুকা, তাহলে তোমার দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, তোমার পৃথিবীর যত উদ্দেশ্য আছে, মনস্কামনা পুরা হয়ে যাবে। হাম মানে উদ্দেশ্য, তোমার যা উদ্দেশ্য আছে পৃথিবীতে, মানুষের কত উদ্দেশ্য যে আমি এই করবো সেই করবো পৃথিবীতে, এই উদ্দেশ্য নিয়ে ছাত্র, একজন ছাত্র তার ভবিষ্যৎ উদ্দেশ্য রাখে, একজন ছাত্র থেকে যে চলে এসছে কর্মক্ষেত্রে তার উদ্দেশ্য আছে, একজন অবিবাহিত তার উদ্দেশ্য আছে, বিবাহিত ব্যক্তি তার আবার উদ্দেশ্য আছে, একজন ব্যক্তি যে রুজি রোজগারে লেগেছে তার উদ্দেশ্য আছে। এজান তুক ফাহাম্মকা, তোমার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে যথেষ্ট কাফি, এই দুরুদ পেশ করা তোমার জন্য যথেষ্ট। আর আরেকটি ফজিলত হচ্ছে ওয়ুক ফারলাকা জাম্বকা, তোমার গোনা খাতা মাফ হয়ে যাবে। দোয়া করতেন নিজের জন্য, নবীর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিল। কারণ আরেকটি হাদিস রয়েছে, বান্দা যখন কোন মুমিন বান্দার জন্য, মুমিন বান্দার জন্য দোয়া করে, আপনি অন্যের জন্য দোয়া করছেন আপনার জন্য না, আমি আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করছেন, কোন ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, সাধারণ মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন কালাতিল মালায়েকা, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ফেরেশতারা আপনার দোয়ায় বলে আমিন, যেহেতু আপনি আপনার মুমিন ভাইয়ের জন্য অন্য ভাইয়ের জন্য দোয়া করছেন আপনি, আর লোক দেখানো তার সামনে না তার চোখের আড়ালে, আমিন বলেন ফেরেশতাগণ আর বা ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ যেন তোমাকে অনুরূপ দান করে, তুমি যেমন ওর জন্য চাইছো তোমাকে যেন আল্লাহ ওইরকমই দেয়, তোমাকে যেন বঞ্চিত না রাখে। তাহলে আপনি না চেয়েই পেলেন, অন্য ভাইয়ের জন্য চাইলেন, ওকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আপনার দোয়া, আর ফেরেশতাদের দোয়া আপনাকে দেবেন, আল্লাহু আকবার। তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সালাত এবং সালাম হয়, তার জন্য দোয়া করছেন, রহমতের শান্তির দোয়া করছেন, তাহলে ফেরেশতাদের দোয়া পাচ্ছেন না পাচ্ছেন না? ওয়ালা কা বিমিসলিন, আল্লাহ অনুরূপ যেন দান করে যেমন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাইছো, আল্লাহু আকবার। সালাত এবং সালামের গুরুত্ব, দুরুদের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলি। দুরুদ পড়া, দরুদ পড়া নামাজে মনে রাখে যায়, সহি মাসলা হচ্ছে যে নামাজের রুকন, কেউ যদি দরুদ সালাত পেশ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজে, তাহলে তার নামাজ হবে না। চোদ্দটি নামাজে যে রুকন রয়েছে ফরজ, তার মধ্যে একটি হচ্ছে দরুদ ইব্রাহিম পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত পড়া, এটি হচ্ছে রুকন। যদি সেই আলেমরা বলেছে ওয়াজিব, আর জীবনে একবার পড়া ফরজ, কিন্তু এগুলি ভিত্তিহীন ফতোয়া। আর যারা এই ফতোয়া দিয়ে রয়েছে, আরো মজার কথা কি বলি, যারা এই ফতোয়া দেয় আমাদের উপমহাদেশে, তারাই আবার বলে অন্যদেরকে অপবাদ দিয়ে, ওয়াহাবি মারদুদ না ফাতেহা না দুরুদ। যেন আমি মাঝে মাঝে স্মরণ করাই আপনাদেরকে যে তাদের উত্তর এটি আছে, তারা যেসব ভাইরা যেসব মুসলিম ওলামায়ে কেরামরা যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রত্যেক নামাজে দরুদ পেশ করা রোকন, তাদেরকে বলে ওয়াহাবি মারদুদ, বিতাড়িত হাবি তাদেরকে বলে, না ফাতেহা না দুরুদ, এরা ফাতেহা নাকি পড়ে না দুরুদ পড়ে না, কত বড় ডাহা মিথ্যা প্রবাদ, অথচ প্রত্যেক নামাজে দুরুদ পড়া কি রোকন, আর সূরা ফাতেহা তাও রোকন, সূরা ফাতেহা না পড়লে তাদের নিকটে যাদের উপর মিথ্যা প্রবাদ দিচ্ছে তাদের নিকটে, লা সলাত আলাইহি ওয়া সাল্লাম ইকরা বি ফাতেহা তিল কিতাব, সূরা ফাতেহা না পড়লে নামাজই হয় না, আর তাদের নিকটে পক্ষান্তরে এর বিপরীত একবারে, দুরুদ পড়া জীবনে একবার ফরজ, তাদের শাইখুল হাদিস লিখেছেন দুরুদ পড়া জীবনে একবার ফরজ, আর বাকিগুলি না নামাজে ওয়াজিব, আর বাকি এমনি নফল সুন্নাত বা কিছু। আর সূরা ফাতিহা, সূরা ফাতিহা ইমামের জন্য ফরজ নয়, রুকন নয়, তাদের কাছে ইমামের জন্য ওয়াজিব, আর মুক্তাদির জন্য একবার যায় কি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তারাই মিথ্যা প্রবাদ দেয় কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে, এই বলে বুঝতে শিখো, তাহলে মারদুদ কে বিতাড়িত ওরাই যারা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, আর যারা দুরুদ কে যারা রুকন জরুরি মনে করে না, দুরুদ না পড়লেও সহস্রদের দিয়ে নামাজ হয়ে যাবে, যদি ছেড়ে দেন সহস্রদের দিয়ে নামাজ হয়ে যাবে, কাছে বা ঘাটতি হলে কিন্তু নামাজ হয়ে যাবে দুরুদ না পড়লেও, তাদের নিকটে তার সহদের সমান সময় বসলেই হলো, আসসালামু আলাইকা আইয়া নবী না পড়লেও চলবে, আত্মা এত না পড়লেও চলবে, সেটি ওয়াজিব, মানে সেটিও না পড়লেও ঘাটতি থাকবে কিন্তু নামাজ হয়ে যাবে তাদের কাছে, কিছুক্ষণ বসেন আর তারপরে সালাম ফিরে দেন, নামাজ হয়ে যাবে, আশ্চর্য কথা তাদের মাসাল্লাহ। আর তারা এই মিথ্যা প্রবাদ দিয়ে থাকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে। তো দরুদ এবং সালাম, সালাত এবং সালামের গুরুত্ব কত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে নবী বলছেন রাগেমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক মাটিতে জমিনে ধুলোতে মিশে যাক, আরবরা বলতেন নাক মাটিতে বা ধুলোতে মিশে যাক, উদ্দেশ্য হতো সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তি ধ্বংসে পতিত হোক, সেই ব্যক্তির সর্বনাশ হোক, এ অর্থে তারা ব্যবহার করতেন। লোকের তো ইন্দাহু, যার সামনে আমার আলোচনা হল, নাম আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলো কিন্তু ফালাম ইউসাল্লি আলাইয়া, দরুদ পেশ করলো না, সালাত পেশ করলো না, বলল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আইম্মা কেরামরা যে কোনো হাদিসের কিতাব খোলেন, সহিহ বুখারী থেকে শুরু করে মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, যে কোনো হাদিসের কিতাব খোলেন, কালা রাসূলুল্লাহ, তারপরে তাদের তরিকা ছোট্ট একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত বর্ষিত হোক আলাইহি তার প্রতি, ওয়াসাল্লাম এবং শান্তির ধারা সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট দুরুদ। আর যেই ব্যক্তি তা পড়ল না, ফ্যাশন অমুসলিমদের যেমন বক্তব্য থাকে, তাদের লিখনই থাকে, অমুসলিমদের লিখা দেখবেন নবী সম্পর্কে যখন অমুসলিম হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, এইরকম এক শ্রেণীর মুসলিমরা এরকম এইরকমই আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে না, এরা ধ্বংস পতিত, এদের সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি সহি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আল বখিল, যে ব্যক্তি দুরূদ পাঠ করে না সে সবচেয়ে বড় বখিল। বখিল মানে কৃপণ, এক হচ্ছে টাকা পয়সার কৃপণ, যেখানে জরুরি খরচ করে সে খরচ করে না, নিজের পরিবারের উপরে যতটা খরচ করা দরকার তা করে না, মেহমান অতিথি এসছে তাদের মেহমান নওয়াজি করলো, আতিথ্য করলো না, তাদের খেদমত করলো না, যেখানে জরুরি খরচ সেখানে করলো না, বছরকে বছর চলে যাচ্ছে, ওমরাই যাচ্ছে না, হজে যাচ্ছে না, এগুলো কি এরা বখিল নাই? জাকাত সব এর চাইতে বড় বখিল হচ্ছে যারা ফরজ আদায় করে জাকাত দিচ্ছে না, শতকরা আড়াই টাকা দিতে হবে, সাদকা করছে না, মসজিদ মাদ্রাসা দিনের খেদমত হলে পয়সা বেরোয় না পকেট থেকে, হ্যাঁ এরা কারা? বখিল সব। কিন্তু এই সমস্ত বখিল, বহু রকমের বখিল রয়েছে, তাহলে এই সমস্ত বখিল যে মা বাবাকে পয়সা পাঠায় না, বখিল, সমস্ত বখিলদের মধ্যে বড় বখিল কে? আল বখিল, কামেল বখিল, আল বখিল বলেছেন ওইখানে, অর্থাৎ কামেল বখিল, যেমন পীরে কামেল হয় আমাদের দেশে, এরকম বখিলে কামেল, একেবারে 100% বখিল কে? আল্লাযী যুকিরতু ইনদাহু, যার সামনে আমার আলোচনা তুলে ধরা হলো, আমার নাম আসলো, নবী মুহাম্মদ রাসূল এই আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সালাম ইয়াসাল্লি আলাইহি, কিন্তু আমার উপর সালাত পেশ করলো না। ত্রিমিজির হাদিস, হাদিসটি সহিহ। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমুরুল মিম্বার, মিম্বার নিয়ে আসো। বড় হাদিস আছে, খুব সংক্ষেপ করে দিচ্ছে, তিনটি ঘটনার ক্ষেত্রে মেম্বার নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার নিয়ে আসতে বললেন, ফাহাজার না, আমরা মেম্বার মেম্বার কাছে হাজির হয়ে গেলাম, আর মেম্বার প্রস্তুত করলাম, ফালাম মায়ের টাকা দ্বারা যাতে, নবী সাল্লাম কোনো আলোচনা করলে মেম্বারের চেপে আলোচনা করতেন, যাতে করে দূর থেকে লোকেরা দেখতে পায়, শুনতে পায়। জি, তাহলে উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য করা বা বসে বক্তব্য করা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ফালাম মায়ের টাকা দ্বারা যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে ছিল তিনটি স্তর, ছিল তিনটি সিঁড়ি ছিল, যখন প্রথম সিঁড়িতে চাপলেন বললেন আমিন, ফালাম্মায়ের টাকা দরজা স্থানীয় দ্বিতীয় সিঁড়িতে চাপলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ফালাম্মায়ের টাকা দরজা স্থানে তৃতীয় সিঁড়িতে চাপলেন বললেন আমিন, তিনবার বললেন, সাহাবাই অবাক, শুধু নবী সাল্লাল্লাহু আমিন আমিন বলছেন, আর অন্য কোনো দোয়া শুনতে পাচ্ছেন, শুধু আমিন, শুধু আমিন। ফালাম্মা নাজালা মেম্বার থেকে নামলেন, বললেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাকাদ সামিনা মিনকাল ইয়াউমা শাইয়্যান মা কুন্না নাসমাউহু, আপনার মুখ থেকে আজকে এমন এক কথা শুনলাম যা কোনোদিন শুনিনি, এরকম তো আমিন বলতে শুনিনি, শুধু শুধু আলা ইন্না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আজকে আরাজালি আমার সামনে আসলো, ফাকাল এসে বলল যে বদাল লেমান আদরাকা রমজান ফালাম ইউফারলা, সেই ব্যক্তি ধ্বংসে পতিত হোক, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, দূরে যাক, যেই ব্যক্তি রমজানে মোবারক পেল, মাহে রমজান, রমজান মাস আসলো, ফালাম ইউফারলা, কিন্তু আল্লাহ তার গুনাহ খাতা মাফ করলেন না, কারণ আল্লাহ গাজীর গুনাহ খাতার মাফ চাইল না, ঠিকভাবে রোজা রাখলো না, রোজা রাখলো, গীবত করতে থাকলো, চুকোখুরি করতে থাকলো, বেঈমানি করতে থাকলো, মিথ্যা কথা বলতে থাকলো, পাপ করতে থাকলো, ফিল্ম দেখতে থাকলো, গুনাহতে ডুবে থাকলো, এইরকম গতানুগতিক রোজা রাখলো, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করলেন না। কিন্তু আমি দোয়া করলেন কে? জিব্রাইল আলাইহিস সালাম, বোদান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, দূরে যাক ওই ব্যক্তি। নবী সাল্লাম দোয়ার প্রতি কি বললেন? আমিন। কিন্তু আমিন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকীতু সানিয়া, যখন দ্বিতীয় সিঁড়িতে চাপলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন বোদান, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, লেমান যুকিরতু ইনদাহু, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হলো, ফালাম ইউসাল্লি আলাইহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করছেন তো, আপনার উপর দরুদ পেশ করলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, তার নিপাত হোক। কুলতু আমিন, আমি বললাম আমিন, তখন আল্লাহর আদেশ, জিবরাইল আলাইহিস সালাম ওহিনী আসছে। ফালাম্মা রাকীতু সালেসা, তৃতীয় সিঁড়িতে যখন চাপলাম, তখন বললেন বোধ আনলে মান আদরা কাবা আবাহুল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে যাক, ওই ব্যক্তি ধ্বংস পতিত হোক। যেই ব্যক্তি বার্ধক্যে গিয়ে মাতা পিতা অথবা দুইজনে একজনকে পেল কিন্তু মাতা পিতার মাধ্যমে তাদের সেবা খেদমত করে জান্নাতে যেতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, বলতো আমিন। আমি বললাম আমি হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ। ইমাম হাকিম বলছেন, মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে এবং তিনি বলছেন এই হাদিসটি সনদ সাহিহ। দলিলের গুরুত্ব সম্পর্কে আরো শুনেন, যে কোনো মজলিস যে কোনো অনুষ্ঠান সেখানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ না করা হয় তাহলে এই অনুষ্ঠান এই মজলিস এই মাহফিল ধর্মীয় মাহফিল হোক আর যে কোনো দুনিয়ার মাহফিল হোক, শুধু ধর্মীয় মাহফিল না, আমাদের দেশে দুরুদ পেশ হয় কোথায়, সন্ন্যতি তরিকায় হোক আর বিদাতি তরিকায় হোক, ধর্মীয় মাহফিলে ওয়াজ মাহফিল জলসা মাহফিল হ্যাঁ দিনের অনুষ্ঠান, তাহলে আর কিছু মাহফিলে সন্ন্যতি তরিকায় আর কিছু মাহফিলে বিদাতি তরিকায় মিলাদ মাহফিল গুলিতে বিদাতি তরিকায় একসাথে বক্তা সাহেব পড়াচ্ছেন মহব্বতের সাথে কোন আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিল আর শ্রোতারা পড়ছে বিদাতি তরিকায়। আর বিদাতি তরিকার আবার দুইটি তরিকা, এক তরিকা হচ্ছে এর চাইতে বেশি মারাত্মক বিদাত, ওটা হচ্ছে যে দাঁড়িয়ে যেতে হবে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরীফ নিয়ে চলে এসেছেন, আল্লাহু আকবার। আরে বাবা, শুধু বাংলাদেশে যদি ধরেন এক রাতে কত ওয়াজ মাহফিল কত জলসা মাহফিল কত মিলাদ মাহফিল হচ্ছে হাজার হাজার, তাহলে এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশে যদি যেটা হয় তাহলে হাজার দু চার পাঁচ হাজার দশ হাজার নবী হইতে হয় তাহলে। হ্যাঁ, এক নবী একসাথে কত জায়গায় যাবেন, পরিশ্রম করে দেবেন নবীকে আপনারা। হ্যাঁ, নবী হাজির নাজির আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে গেছেন, সুতরাং দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। অনেক জায়গায় কুরসি রাখা হয়, দুটো কুরসি, একটা বক্তার কুরসি আছে আর একটা খালি কুরসি, বা দু চারজন যে স্টেজে যারা আছে চেয়ারে আর একটা খালি চেয়ার রাখা হয় যে নবী শাসন তশরিফ নিয়ে এসে বসবেন। এগুলি হচ্ছে ইসলাম বিরোধী আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে হাজির এবং নাজির বলা শিরক, আর সম্মিলিত দুরুদ পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখাননি। তারা কখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য সাহাবায়ে কেরামরা এরকম অনুষ্ঠান করে যে আজকে আমরা দুরুদ পেশ করি তো ও মহব্বতের সাথে একটু জোরে সরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিম, এর সম্মিলিত এরকম দুরুদ পড়েননি। সুতরাং যেই রাস্তা আল্লাহ রসুল দেখাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাস্তা সাহাবায়ে কেরাম জানতেন না, সেই রাস্তা কি সুন্নতের রাস্তা না বিদাতের রাস্তা, বিদাতের রাস্তা। সাবধান, এই জন্য আগে বলেছি যে দরুদ যখন এবাদত নামাজ এবাদত কার তরিকে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়বেন, তাহলে দরুদ এবাদত সালাত এবং সালাম পেশ করা এবাদত, তাহলে এবাদত করতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকায়। আল্লাহ রাব্বুল যেই রাস্তা দেখে সেই রাস্তা মতো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন সেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে, তাহলে আপনি দিনের উপর কায়েম থাকবেন। আর না হলে হয় কিয়াম করলেন যে নবী হাজিরে হয়ে গেছেন তাহলে শিরক করে ফেলবেন, আর বসে বসে এই যদি আপনি সম্মিলিত করেন তাহলে বিদাতীদের অন্তর্ভুক্ত হবেন, কারণ সাহাবায়ে কেরামের এই রাস্তা চেনতেন না, অচেনা রাস্তা, অচেনা রাস্তা, ইসলাম এই রাস্তা চেনা রাস্তা নাই, অজ্ঞাত রাস্তা, অজ্ঞাত রাস্তা গেলে শেষ পরিণাম খারাপ হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের দেশে যেগুলি রাজনৈতিক অনুষ্ঠান হয়, হ্যাঁ যেগুলি সালিসের অনুষ্ঠান হয়, যেগুলি বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, যেগুলি আর অন্য কিছু অনুষ্ঠান হয়, হ্যাঁ সেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, সালাত সালাম পেশ করা হয়, যদি না হয় তাহলে আফসোস হবে কাল কিয়ামতে, হায় আফসোস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাব করেছেন মা কাদা কওমুন মা কাদান, যে কোনো জাতি যদি কোন অনুষ্ঠানে বসে লায়েক করুন আল্লাহ আজাল, সেখানে আল্লাহকে স্মরণ করলো না, আল্লাহর জিকির আজকার করলো না, মানে আল্লাহর হামদ সালাত দিয়ে অনুষ্ঠান আরম্ভ হলো না, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আল্লাহর প্রশংসা হলো না সেই মজলিসে অনুষ্ঠানে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত এবং সালামও পেশ করা হলো না অনুষ্ঠানে, শুরু হলো অন্য কোন নাম দিয়ে, জয় হিন্দ জয় বাংলাদেশ বা অমুক তমুক বা আপনার যে কোনো ইয়ে দিয়ে হোক না কেন, শুরু হোক না কেন অন্য কোন ভাষা দিয়ে শুরু হল, আল্লাহর প্রশংসা আর রাসূলের প্রতি সালাত সালাম দরুদ সালাম ছাড়া অন্য কিছু দিয়ে অনুষ্ঠান শুরু হলো, এমনি শুরু হয়ে গেল। আপনারা আজকে ভাগ্যবান, আমাদের মাঝে রয়েছে মহামান্য প্রধানমন্ত্রী সাহেব, আমাদের মাঝে রয়েছে রাষ্ট্রপতি সাহেব, শুরু করে দিলাম, কথা বুঝতে পারছেন, কথার চাকচিক্য দিয়ে তা দিয়ে শুরু হলো কিন্তু আল্লাহর প্রশংসা হলো না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পেশ করা হলো। এরকম যদি অনুষ্ঠান হয় তাহলে কি হবে, কিয়ামতের দিনে তাদের হায় আফসুস হবে, বড় আফসুস হবে। ওয়াইন দাখালুল জান্নাতে বিসাব, যদিও তাদের অনেক নেকি রয়েছে, অন্যান্য নেকি যার কারণে জান্নাতে যাবে, হয়তো যদিও জান্নাত যায় তবু জান্নাতে গিয়ে আফসুস করতে হয়, আফসুস হয় না? অনেক সময় লাভবান হলেন কিন্তু আফসুস, অনেক ছুটে গেল, অনেক টাকায় ছুটে গেল, অনেক টাকায় ছুটে গেল, টাকা পয়সা মোটামুটি হয়েছে, তারপরে আফসুস আফসুস, সারা জীবন আফসুস করতেই থাকবে। তো জান্নাতে যাওয়ার পরেও আফসুস থেকে যাবে যে হাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম আমরা পেশ করিনি, আমাদের বিভিন্ন অনুষ্ঠান আসবে যার ফলে আমরা নেকি থেকে মাহরুম হয়ে গেছি, আর অন্যান্য মুসলিম ভাইরা যারা নবীর প্রতি যে কোনো মজলিস অনুষ্ঠানে সালাত এবং সালাম পেশ করত তার ভাগ্যবান হয়েছে, আমাদের চেয়ে অনেক আগেকার, অনেক মর্যাদার অধিকারী বেশি। আলী রাজি আল্লাহ তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কুল্লু দুআইন মাহজুবুন, তার আসার অর্থাৎ তার বক্তব্য, তিনি বলছেন কুল্লু দুআইন মাহজুবুন, আর সাহাবারা যদি কোনো এরকম বক্তব্য করেন তাহলে সেটি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তারা শুনেছেন, নিজের পক্ষে খেয়াল করে কথা বলতে পারেন না। বলছেন যে কোনো দোয়া কবুল হবে না অতক্ষণ পর্যন্ত, মাহজুবুন মানে আর সৃষ্টি হয়ে যাবে দোয়া এবং আল্লাহর মাঝে, হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের প্রতি এবং তার বংশধরের প্রতি সালাত না পেশ করা হবে, দরুদ না পেশ করা হবে। সুতরাং দোয়া করলে কি করতে হবে, সালাত এবং সালাম পেশ করতে হবে। সুন্নতি দরুদ, সুন্নতি দরুদ হচ্ছে যে দরুদগুলি হাদিসে রয়েছে, একটি ভাষায় বললাম যেটি প্রসিদ্ধ, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ বারাক আল মুহাম্মদ ইলা আখির। ওতে কিছু শব্দের পার্থক্যর সাথে বিভিন্ন হাদিস রয়েছে, ফিল আলামিনা কোনটি বেশি রয়েছে, কোনটাতে আল্লাহুম্মা বারিক আলা নাই ওয়া বারিক আলা মুহাম্মদ, যে কোনো পার্থক্য সামান্য পার্থক্যের সাথে যে হাদিসে রয়েছে, কোন কোন হাদিসে রয়েছে ওয়াজওয়াজি ওয়া যুররিয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের উপর, তার সন্তান সন্ততিদের উপর, এইভাবে রয়েছে যেগুলি সহিহ হাদিসে রয়েছে, সেসব দরুদ পড়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রিওয়ায়াত হাদিস রয়েছে, বুখারী শরীফ রয়েছে, মুসলিম শরীফ রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে। বিদাতি দুরুদ সম্পর্কে বলি, বিদাতি দুরুদ যেমন দুরুদের তাজ, আমাদের দেশে প্রচলিত দুরুদ বলছি, বিদাতি দুরুদের একটি দুরুদ হচ্ছে দুরুদে তাজ, মুকুটওয়ালা দুরুদ, তাজ মানে তো বুঝেন না, মুকুট, মুকুটওয়ালা দুরুদ জানি, বিদাতি দুরুদের একটি দুরুদ হচ্ছে দুরুদের তাজ। কারণ আমাদের দেশের ওজিফার যেই বইগুলি থাকে অথবা যেই বইগুলি ধর্মীয় বই বলে বই বলে যেগুলিতে আপনার দুরুদ লিখা হয়েছে তাতে এই বিদাতি দুরুদগুলি লিখা আছে, এক দুরুদের তাজ, এক বিদাতি দুরুদ, আল্লাহ নাজেল করেননি, রাসূলও বলেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম কেউ বলেননি, এমনকি ইমাম আবু হানিফা থেকেও প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফা দুরুদে তাজ শিখেছেন, যদি কেউ প্রমাণ করে দিতে পারেন তাহলে বলবো যে ঠিক আছে তুমি মুকাল্লে, ঠিক আছে তুমি তো কুলিদি কর, ইমাম শাফি থেকে শাফিরা প্রমাণ করতে পারবে, ইমাম মালিক থেকে মালিকিরা প্রমাণ করতে, ইমাম আহমদ থেকে হাম্বলিরা প্রমাণ করতে পারবে না, তাহলে আইমায়ে কেরাম থেকে অনেক আর থেকে নেই, এগুলো সব বিদাতি দুরুদ, পরবর্তীকালের মানুষের তৈরি করা মানব রচিত। আর দুরুদে লাখি, দুরুদের লাখি কোথা থেকে যে এসছে আল্লাহ জানে, লক্ষ্মী থেকে এসছে নাকি আল্লাহ জানে, হতে পারে বাংলায় লক্ষ্মী, কারণ বাংলার লক্ষ্মীকে অন্য ভাষাতে লাখি বলে, হতে পারে এরকম হতে পারে, যেমন ইংরেজিতে লাকি, ওটি হচ্ছে লাকি তাই না, তো হতে পারে এরকম কিছু যে ওদের ভ্রান্ত ধারণা যে এই দুরুদে লক্ষ্মী পড়লে বা লাকি পড়লে লাকি মানুষ হবে, সব বিদাতি কথাবার্তা। দুরুদে লাখি, দুরুদে আকবর, দুরুদে আকবর, আর দুরুদে মাহি, মাহ মানে মাছ, মাহি মানে মাছ, মাছের দুরুদ যে কেমন আছে আল্লাহ পাক জানে, একবার ওই মকসুদুল মুমিন আলোচনায় বলেছি। দুরুদে তুনাজ্জিনা, তুনাজ্জিনা জানেন ইয়ে আরবি এটা ভার্ব ক্রিয়া, কিন্তু ইয়ে যে কেমন করে এলো, যে কোন দুরুদের নাম হলে সেটি নাউন হবে, আবার ক্রিয়া কি করে হইতে পারে, বুঝতে পারছেন গ্রামার, ভার্ব তুনাজ্জিনা মানে আমাদেরকে সে নাজাত দিল বা নাজাত দেবে, এটা দুরুদ তুনাজ্জিনা, হয়তো এই ধারণা, এই ভ্রান্ত ধারণায় মূর্খদের নাম রাখা, আর বিদাতি মানে মূর্খ হয় যে এই এই বিদাতি দুরুদ পড়লে নাকি নাজাত পাবে, কোথেকে নাজাত পাবে, আহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে করলো বিদাতি দলালা, করলো দলালাতেন নার, বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহী, আর গুমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নাম, তাহলে নাজাত দিবে কি করে এই বিদাতি দুরুদে তোরা চিনা। এরকম বহু বিদাতি দুরুদ রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মিলিত দুরুদ পাঠ করা, আজানের পরে হোক আর নামাজের ফরজ নামাজের পরে হোক, একসাথে সম্মিলিতভাবে একত্রিতভাবে এক আওয়াজে সুর করে, এগুলি সব বিদাতি তরিকা দুরুদ। তারপরে জুমার নামাজের পরে কোন কোন মসজিদ আমাদের দেশে হয়, হ্যাঁ, তারপরে ওয়াজ মাহফিলে, এগুলি সব বিদাতি বিদাতি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমাল আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহু, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটি আমার তরিকা নাই, এমন কোন আমল করলো, এমন না যে কর্মহীন কর্ম করেনি, আমল করলো দুরুদ পেশ করলো কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লামের তরিকাই নয়, সাহাবায়ে কেরামের তরিকা নাই, ফাহু রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা হচ্ছে প্রত্যাখ্যাত। এখন আপনাদেরকে বলবো সাত নম্বর পয়েন্ট, যে দরুদের স্থান ক্ষেত্র কোথায়, কোন কোন ক্ষেত্রে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পেশ করার, সালাম পেশ করার আদেশ করেছেন। প্রথম স্থান হচ্ছে যেখানে রুকুন, তা হচ্ছে নামাজের মধ্যে ফরজ রুকুন, তাছাড়া নামাজ হয় না, তা হচ্ছে সালাম ফেরার পূর্বে আত্মাহাতের মধ্যে সালাম হয়ে গেল আর তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে সালাত, জি এখানে পেশ করতে হবে। এ সম্পর্কে যে বলা হয়েছে দলিল, আরেকটি সাহাবি, একজন সাহাবি আসলেন নতুন মুসলমান, আসার পরে তাড়াতাড়ি করে নামাজ পড়লেন, নামাজ পড়লে তাড়াতাড়ি করে সালাম ইয়াসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা দরুদ পেশ করে, দরুদ পড়ে গেছে, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজেলা হাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লোকটি তাড়াহুড়া করে নামাজ পড়লো, তাড়াহুড়া করলো যখন তোমাদের কেউ নামাজ পড়বে তখন আল্লাহর প্রশংসার সাথে নামাজ আরম্ভ করবে সূরা ফাতিহার মাধ্যমে, ওয়াসানা আলী আল্লাহর গুণগান পেশ করবে, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এগুলি আল্লাহর গুণগান, সুম্মালি ওসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পেশ করতে হবে। আর যদি ধরায় বসে যাওয়ার পরে, অন্য হাদিসে বসে যাওয়ার পরে, তাহলে আত্তাহিয়াতুল্লাহ ওয়াসসালাওয়াতু আত্তাইয়াত এগুলি আল্লাহর প্রশংসা, তারপর আসসালামু আলাইকা আলাইহি আইয়ুহান নবী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু আলাইকা আল মুহাম্মদ হচ্ছে নবীর প্রতি দরুদ, সুম্মা লিয়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করবে, সুম্মা লিয়াদু বাদু বিমা শা, তারপরে যা ইচ্ছা তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, যেই রকম ইচ্ছা এখন দোয়া করতে থাকো, জায়েজ দোয়া হইতে হবে, তারপরে দোয়া করতে হবে নিজের জন্য, কিন্তু প্রথম আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম অর্থাৎ আত্তাহিয়াত এবং দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, তারপরে নিজের জন্য দোয়া করেন, যে দোয়াগুলিকে আমাদের দেশের মানুষের দোয়ায় মাসুরা বলে, আর মাত্র একটি দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসির, এই দোয়াটি মুখস্থ আছে শুধু, অথচ তাকিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় কামনা করবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমাদের দেশের মানুষরা করে না, আমল নেই। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যে কোন দোয়া আপনি এখানে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম পেশ করার পরে। দুই নম্বরের ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে দরুদের, তা হচ্ছে জানাজার নামাজে, জানাজার নামাজে কোন তাকবীরের পরে দরুদ পেশ করতে হবে, দ্বিতীয় তাকবীরের পরে, প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা, জি সহি হাদিসে রয়েছে আন্না সুন্নাত ফি সালাতি আলাল জানাজা, জানাজার সুন্নাত হচ্ছে আইয়ু কাব্বির আল ইমাম, ইমাম তাকবীর বলবে, সুম্মা ইয়াকরাউ বি ফাতিহাতিল কিতাব, তারপরে সূরা ফাতিহা পাঠ করবে, আমাদের দেশের মানুষের সানা পড়ে সূরা ফাতিহা পড়ে, যেটা প্রমাণ আছে তাই পড়ে না, যার প্রমাণ নেই তাই পড়ে, আমি জানাজার চার পাঁচটি আলোচনা করেছিলাম তাতে ওই কথা বলেছি, যে যার প্রমাণ নেই সেটি পড়ে সানা সুবহানাকা, আর যার প্রমাণ আছে ফাতিহা পড়া তাই পড়ে না, বরং নিষেধ করে, সুম্মা ইয়াকরা হাদিস দেখেন, সুম্মা ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, অতঃপর সূরা ফাতিহা পড়বে তাকবীর বাদ আর তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর পরে সিররান মনে মনে, তাহলে সিররান মনে মনে তেলাওয়াত করে হচ্ছে সুন্নাত, সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে, দরুদ পেশ করবে, ওয়া ইউখলিসু দুআ লিল জানাজাতি ফিত তাকবীরা, তারপরে তৃতীয় তাকবীরের পরে কি করবে, মাইয়াতের জন্য খালেস অন্তর থেকে দোয়া করবে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফির হাইয়ানা মাইয়াতানা, অন্যান্য যে দোয়া সব দোয়া রয়েছে সুনানে বাইহাকী, বাইহাকীর হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আজানের পরে, এটাকে হাদিস বলেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর মুয়াজ্জিনের মতো তোমরা ওই বাক্যগুলিকে পুনরাবৃত্তি করো, আর তারপরে সাল্লু আলাইহি আমার উপর দরুদ পেশ করো। চতুর্থ ক্ষেত্র হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পেশ করা, সালাত পেশ করা। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আকসিরু আলাইয়া সালাতা ফি ইয়াউমিল জুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুমার দিনে আমার উপর বেশি বেশি করে তোমরা কি করবে, দরুদ পেশ করবে, সালাত পেশ করবে, ফাইন্নাহু লাইসা আহাদুন ইউসাল্লি আলাইয়া ওয়া মাল জুমা ইল্লা উরিজাত আলাইয়া সালাতু, কারণ যে কোন মানুষ যদি আমার উপর জুমার দিন দরুদ পেশ করে, সালাত পেশ করে, তা আমার কাছে পেশ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে সালাত পেশ করা হয়, যে আপনার উম্মতের অমুক অমুক লোকেরা কি করেছে, দরুদ পাঠ করেছে, আপনার জন্য দোয়া করেছে, রহমতের দোয়া করেছে, আল্লাহর কাছে রহমত চেয়েছে, আপনার জন্য শান্তি কামনা করেছে, হাদিসটি হাকিমে মুসনাদের হাকিমে রয়েছে, বাইহাকি রয়েছে, হাদিসের সনদ সহি। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া সালাত ফি ইয়াউমিল জুমআহ। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, একই হাদিস কাছাকাছি, যে জুমার দিনে তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো। পঞ্চম ক্ষেত্র হচ্ছে যখন আপনি আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন, প্রথম কি করবেন, আল্লাহ প্রশংসা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। নিজের ভাষায় যদি করেন, আপনি নাই আরবিতে নাই বলেন, তবু আল্লাহ সমস্ত প্রশংসা, আল্লাহ তোমারই সমস্ত গুণগান, তোমারই সমস্ত প্রশংসা, হ্যাঁ, কিন্তু আপনি এতটুকু তো জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, তারপরে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইত্যাদি। তখন নিজের জন্য দোয়া করেন, অন্যদের জন্য দোয়া করেন, কিন্তু প্রথম আল্লাহর প্রশংসা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া অর্থাৎ সালাত এবং সালাম, তারপরে নিজের জন্য দোয়া, তারপর অন্যদের জন্য দোয়া। ছয় নম্বরের ক্ষেত্র হচ্ছে যখন কোন বালা মুসিবত বিপদ আপদ আসবে তখন বেশি বেশি দুরুদ পাঠ করা। বালা মুসিবত আসলে বিপদ আপদ আসলে বেশি বেশি দুরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে গোনাহ খাতা মাফ চাওয়ার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করা। এই হাদিসটি শুনিয়েছি ওবাই ইবনে কাবীর হাদিস, তাতে কি আছে যে এজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফার লাকা যামবুকা। তুমি যদি বেশি বেশি দুরুদ পাঠ করো তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। বিপদ আপদে যদি থাকেন, তা বিপদ আপদে থাকলে মানুষ কি চায়, উদ্ধার চায় না, উদ্ধার কামনা করে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, মুক্তি দান করো, তাহলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে আর তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কোন গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে, আল্লাহর প্রশংসা করার পরে বেশি বেশি দরুদ পেশ করতে হবে, সালাম পেশ করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা ইস্তিগফার করতে হবে, দোয়া করতে হবে। সাত নম্বর ক্ষেত্র হচ্ছে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লিখিবেন, লিখছেন আপনি, শুনছেন না বা বলছেন না, এক হচ্ছে বলা, এক হচ্ছে শোনা, আর এক হচ্ছে লিখা, লিখছেন মোহাম্মদ কি লিখবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিখবেন না স আর তারপরে বিশ্বকর, এইরকম করবেন না আপনি, বা দ, আমাদের দেশে একশ্রেণী লোকেরা কি লিখে দ, হ্যাঁ দ মানে তুমি দুরুদ পাঠ করো, আমি দ লিখে তোমাকে আদেশ করে দিলাম, তাহলে সে নেকি পেল হতভাগা, বা সে এই ফরজ আদায় করলো, অজেব আদায় করলো, নবীর প্রতি দরুদ পেশ করলো না, সে বকিল। তাহলে যেই ব্যক্তি লেখক, লেখক সে যদি দ লিখে থাকে তাহলে সে কৃপণ, স লিখে থাকে সে কৃপণ। লিখার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে লিখাতে এরকম রয়েছে, ব্রাকেটে স লিখে লিখে দিয়েছে, দ লিখে লিখে দিয়েছে, আপনি পাঠ করতে থাকেন, পাঠক আপনি পাঠ করতে থাকেন, আমি লিখলাম না। সালাফে সালেহিনরা বুখারি শরীফ থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাব উঠান, প্রত্যেকটি হাদিসে প্রত্যেক লাইনে হয়তো একটা করে নতুন নতুন হাদিস আসছে, তারপরেও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তারা তো এই কথা চিন্তা করেনি যে অনেক তো কাগজ, তখন তো কাগজের অভাব ছিল, হ্যাঁ কালির অভাব ছিল, এই কথা চিন্তা করেনি যে কাগজ বেশি লেগে যাবে, কত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবো, তো যাই স দ লিখে দি, দাল লিখে দি, সদ লিখে দি। যারা আরবি ভাষায় লিখে এক শ্রেণীর লোকেরা, যারা ভুল লিখে তারা সদ লিখে রেখে দেয়, বা উর্দু ভাষায় লিখে সদ লিখে রাখে, অথবা সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি না লিখে সাল্লাম, মানে সংযোগ করে দিল, সদ লাম আইন মিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার এরকম লিখবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন না, আপনি আরবিতে লিখেন আর বাংলায় লিখেন অন্য কোনো ভাষায় লিখেন, পুরা লিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কিতাব যদি থাকে তো আপনার সদকা জারিয়া, আপনি মারা গেছেন কিন্তু আপনি যে লিখে গেছেন ওর নাকি আপনার কাছে পৌঁছিত আছে, কারণ আপনি লিখে ইস্তাভাবে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন আপনি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আইমা মুহাদ্দিসিন যারা হাদিসের কিতাব সংকলন করেছেন তারা প্রত্যেক হাদিসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, তাহলে তাদের নাকি কিয়ামত পর্যন্ত চালু আছে কিনা, এখানে সাদাকা জারিয়া চালু আছে তাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই পাঠক পড়ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন কে, ইমাম বুখারী লিখে রেখেছে, ইমাম মুসলিম লিখে রেখেছেন, ইমাম আবু হানিফা লিখে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং এই ক্ষেত্রে বকিলি করবেন না। আট নম্বরে দরুদ পেশ করতে হবে যখন মসজিদে প্রবেশ করবেন এবং মসজিদ থেকে বেরোবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিহাজি ওয়াজহিল করিম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিকা, এগুলো হচ্ছে দোয়া। কিন্তু নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতে হবে, বেরোবেন বিসমিল্লাহ, হ্যাঁ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এ হচ্ছে আট নম্বরের ক্ষেত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করেছে, ইবনে মাজাহ এই হাদিস রয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল মসজিদ, যখন মসজিদে দাখিল হতেন বলতেন বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফিলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিকা, সালাম বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়াইদা খারাজ কালা বিসমিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আগফির লি যুনুবি ওয়াসতাহি আবু ওয়া ফাযলিকা। নয় নম্বরে দুরুদ পেশ করতে হবে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মজলিসে, যে কোনো মজলিস হোক অনুষ্ঠানে পেশ করতে হবে। এর আগে যে হাদিস শুনলাম তিরমিজির হাদিস, যে কালকে আমাদের আফসোস করতে হবে, হায় আফসোস করতে হবে যে আমাদের এত নেকি ছুটে গেছে, আমাদের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে বসেছি আর বিভিন্ন আলোচনা আমরা করেছি কিন্তু নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করিনি যার কারণে। দশ নম্বরের ক্ষেত্র হচ্ছে সকাল বিকাল বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ পেশ করা। হাদিস আছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা, যে ব্যক্তি সকালবেলা দশ বার দরুদ পেশ করলো, ওয়া হিনা ইউমসি আশারা সন্ধ্যাবেলা দশ বার দরুদ পেশ করলো, আদ্রাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য হবেই হবে। আল্লাহু আকবার। ইমাম সুয়ুতি এই হাদিসটি বর্ণনা করেছেন, তাবারানি হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান, ইমাম আলবানী বলছেন যে হাদিসটি হাসান। তারপর এছাড়া এগারো নম্বরে বলে শেষ করি যে যে কোনো সময় যখনই আপনি ফুরসতে আছেন, আপনার জবান ফুরসতে আছে, আল্লাহর জিকির আজকার না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দরুদ ও সালাম যে কোনো সময়, যেন কোনো টাইম টেবিল নেই যে এই সময় পেশ করা যাবে না, এই সময় এটা চলবে না, না যে কোনো সময় নবী সাল্লাম সালাত এবং সালাম আপনি পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাখিযু কাবরি ঈদান, আমার কবরকে তোমরা মেলাই পরিণত করিও না। তাই নবীর কবরকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মেলাই পরিণত না করা যায়, তাহলে পীরদের পাকা কবরগুলিতে মাজারে ওরসের মেলা লাগানো যাবে? হারাম, যায় না। লা তাত্তাখিযু কাবরি ঈদান বলে সতর্ক করা হয়েছে যে আমার সম্পর্কে সবচেয়ে বেশি বাড়াবাড়ি হতে পারে, সুতরাং আমি সতর্ক করে দিই যাতে আর কোন ব্যক্তি সম্পর্কে এইরকম বাড়াবাড়ি কেউ না করে। ওরস লাগছে এক এক পীরের কবরে মাজারে, তার নাম মাজার কবর বলা আবার দিয়া দেবি, ওরস লাগে বছরে তিনবার চার। আবার ওরস মানে তাদের তাদের ভাষায়, সুফিদের পীরদের ভাষায় মৃত্যু দিবস। তো মৃত্যু তো বছরে একবার ওই দিনটি আসে, তারপরে তিনবার করে কেমন করে ওরস লাগে আশ্চর্য, কারণ পয়সা ইনকামের ব্যাপার। সবার শাহজালালের জীবনের একটা কিতাব আমার কাছে এসেছে, দেখছি বছরে তিনবার ওরস লাগে। বাবা মারা গেল তো একদিন, হ্যাঁ তাহলে বছরে ওই দিনটি একবার আসতে পারে, তাহলে ওরস আবার তিনবার কি করে হয়? মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী বছরে একবার করে আসতে পারে, তাও তো বিদাত। মৃত্যু বার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করি তো বিদাত। কবরে পরিণত করবে না, নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক, চাস এই নামাজগুলি পড়বে, কারণ কবরস্থানে নামাজ পড়া জায়েজ নয়, বাড়িকে কবরের মতো করে দিও না। ওয়াহাইসামা কুনতু ফাসাল্লু, আর তোমরা যেখানেই থাকো না কেন সালাত পেশ করবে, দুরুদ পেশ করবে। ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে যায়, পৌঁছে দেওয়া হয়। অন্য হাদিস আছে পৌঁছে দেওয়া হয়, সেই বিষয়টি বলছি। আল্লাহ অসংখ্য ফেরেশতা সারা পৃথিবীতে ঘোরাফেরা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অসংখ্য ফেরেশতা তারা সাইয়াহ মানে ভ্রমণকারী, তারা পর্যটন করেন। সাইয়াহ বলা হয় পর্যটককে, তারা পর্যটন করে ভ্রমণ করতে থাকেন আর দেখতে থাকেন যে কোথায় দরুদ এবং সালাম পেশ করা হচ্ছে। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাম, আমার উম্মতের সালাম নিয়ে তারা আমার কাছে পেশ করে দেয়। এই দায়িত্বেই তাদেরকে নিয়োজিত রাখা হয়েছে। নাসাই শরীফের হাদিস। একটি হাদিস আর রয়েছে এই মর্মে সহিহ হাদিস, তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দরুদ পেশ করা হয়, আল্লাহ তার রূহ আত্মাকে ফিরিয়ে দেন। কিন্তু আত্মাকে ফিরিয়ে দেন কেমন করে, এর ধরন ওয়ালাকিল্লাতা স্মরণ, কথা বুঝতে পেরেছেন? তোমরা এ সম্পর্কে অনুভূতি রাখো না, এটি বোঝাবার বিষয় নয়, কারণ এটি পার্থিব বিষয় নয়, পরলৌকিক বিষয়, বারজাখী জীবনের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা মিন আহাদিন, নবী সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যদি আমার উপর সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, আমার আত্মা আল্লাহ আমার কাছে ফিরিয়ে দেন, হাত্তা আরুদা আলাইহি সালাম, আর আমি তার সালামের জবাব দিই। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি হাসান, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন। কিন্তু তার আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এখন বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে হাজার হাজার মানুষ একসাথে সালাম পেশ করছে, পেশ করছে না করছে না? আর সারা পৃথিবী থেকে কত যে লক্ষ লক্ষ সালাম একসাথে আসছে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা পৌঁছে দেন, যেমন এর আগের হাদিস জানলেন। তাহলে যদি আত্মা ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি পার্থিব দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেন, তাহলে তো সবসময় আত্মা আছে, তাহলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে উঠে না, উঠে কি? সবসময় আত্মা আছে, কারণ সবসময় দরুদ সালাম আসতে আছে, কারণ যখন আমাদের জোহর শেষ, আমাদের পশ্চিমে যারা আছে তাদের জোহর শুরু, তাদের জোহর শেষ আর জোহর শুরু, তাই না? বাংলাদেশ জোহর নামাজ শেষ হলো, ভারতের শুরু হয়ে গেল, ভারতের জোহর আসর নামাজ শেষ হলো, তারপরে পাকিস্তানে শুরু, পাকিস্তান শেষ হলো তো আফগানিস্তান শুরু হলো, আফগানিস্তান শেষ হলো তো ইরান শুরু হলো, ইরান শেষ হলো তো ইরাক শুরু হলো, গালফ শুরু হলো, গালফ শেষ হলো তখন আফ্রিকা শুরু হয়ে গেল, ঠিক না? তাহলে সবসময় তো দুরুদ হতে আছে, চিন্তা করেছেন ব্যাপারটি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ফিরিয়ে দেওয়া হয়, এর ব্যাখ্যা এর বেশি কারো পক্ষে করা সম্ভব নয়। আর এর জন্য কেউ যদি বলে যে আমাদের মতে জীবিত আছে, যেমন আমাদের দেশে এক শ্রেণী বিদাতিরা বলে থাকে যে আমাদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত আছে, মিথ্যা কথা। একটি দলিল লাগবে শুধু প্রমাণ করার জন্য, কেয়ামত পর্যন্ত নিয়ে আসতে পারবেন আমাদের মতো কথাটি। তবে তিনি পরলৌকিক জীবনে, বারজাখী জীবনে তিনি উত্তম হায়াতে আছেন। আল্লাহ যখন শহীদদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্বালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান তাদেরকে তোমরা মৃত বলো না, হ্যাঁ বাল আহিয়ান, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের উপলব্ধি নেই যে কেমন তাদের জীবন। আমি এই কথাটিকে বোঝাবার জন্য নিজের কথা নয়, ওলামাদের কথা পড়ে শুনে বলি আপনাদেরকে, যে মায়ের পেটে একটি বাচ্চা শিশু আছে, 9 মাসের বাচ্চা, এদিকে শুধু নড়ানড়ি করছে আর মা বুঝতে পারছে যে লাভ দিচ্ছে আমার বাচ্চা, ঠিক না? কিন্তু ভিতরে 3টি পর্দার ভিতরে আছে, তারপরে জীবিত আছে কিনা? হ্যাঁ, আপনাকে একটা বস্তাতে বেঁধে যদি ভরে দেওয়া হয়, 5 মিনিটের জন্য বাঁচবে? তাহলে চিন্তা করেন, 3 পর্দার ভিতরে মায়ের পেটের বাচ্চা জীবিত আছে 10 মাস ধরে, আর মাশাআল্লাহ সুন্দর হয়ে চলে আসতে, এত সুন্দর আমরা মানুষ আবার ওইরকম বেরিয়ে এসে, হ্যাঁ, অথচ আমাকে আপনাকে পৃথিবীতে আসার পরে যদি 10 মিনিট 15 মিনিটের জন্য এইরকম করে দেওয়া হয়, শ্বাসরুদ্ধে সাথে সাথে শেষ। তাহলে দুনিয়ার জীবন ওই বাচ্চার মায়ের পেটের জীবনও পার্থিব জীবন, আপনার আমার জীবনও পার্থিব জীবন, তাতেই তো এত পার্থক্য। তাহলে পার্থিব জীবন আর বারজাখী জীবন মানে কবর থেকে শুরু করে একবারে কিয়ামত ওঠা পর্যন্ত এই জীবন, পৃথক জীবন, যে জীবন সম্পর্কে এর বেশি আমাদেরকে আর কিছু জানানো হয়নি, কিন্তু তাতে জীবন আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শহীদদের জীবন চাইতে অনেক উন্নত মানের জীবন, সমস্ত আম্বিয়াদের চাইতে উন্নত মানের জীবন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মতো বলা বিদাতি কথা, আমাদের মতো যদি বলা হয় তাহলে যে একজন মানুষ বেঁচে থাকতে তার ধন সম্পদ এদিক সেদিক করা যাবে, ধন সম্পদ ভাগ বন্টন করা যাবে বা ধন সম্পদ সাধ্য করা যাবে, অন্য কেউ করতে পারবে, অধিকার রাখে না? রাখে না। তার তো একজন জীবিত মানুষ যদি আমাদের মতো জীবিত থাকে, দাফন করা জায়েজ হবে? তাহলে দাফন করাই জায়েজ নয়, ভুল কাজ করেছেন সাহাবায়ে কিরাম না? আর দাফন না করে দিয়ে যদি রেখে দিতেন তাহলে আমরা দেখে সবাই তো সাহাবি বলে যেতাম, সবাই সাহাবি হয়ে যেতাম, বিদাতিরাও সাহাবি হইতো, আমরাও সাহাবি হইতাম, সব সাহাবি হয়ে যেতাম। তাহলে মদিনা গিয়ে এই রাস্তা কেন বন্ধ করলেন তারা? তাহলে বোঝা গেল যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়েছে। তারপর আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলছে, ইন্নাকা মাইয়্যিত, হে নবী আপনি মাইয়্যিত, মৃত, আপনি মাইয়্যিত হবেন, ওয়া ইন্নাহুম মাইয়্যিত, তারাও মারা যাবে। তাহলে মত অবশ্যই হয়েছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা, তিনি যদি মত বরণ করেন মাতা। আর আমাদের দেশের বিদাতিরা মনে করে বেয়াদবি, আরে বাবা নবীর ইন্তেকাল হয়েছে বলা বেয়াদবি, চোখের আড়াল হয়ে গেছেন, তিনি আমাদের মতো জীবিত আছেন। যারা বলবে নবী জীবিত হয়ে তারা আল্লাহর সাথে শিরক করলো। আল হাই, আল হাই কার নাম? 99টি নামের এক নাম আল্লাহর নাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই চিরঞ্জীব। তা নবী যদি আমাদের মতো চিরকাল জীবিত কিয়ামত পর্যন্ত থাকেন তাহলে তিনিও হাই, তাহলে আল্লাহর শরীক পার্টনার তিনি, মুশরিক যে ব্যক্তি এই আকীদা রাখলো। বোঝার চেষ্টা করবেন, নিজের ইমানকে নষ্ট করবেন না, নিজের আকীদা নষ্ট করবেন, নিজের নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদতবন্দি সব নষ্ট হয়ে যাবে এরকম শিরকি কুফরি আকীদা থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওসব শিরকি বিদাতি আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি সেখানে স্টপ করতে হবে, আর বেশি জানা নাই। আর একটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, এই দরুদ সালাম সম্পর্কে বেশ কিছু জাল জয়ী হাদিস আছে, সেই জাল জয়ী হাদিসগুলি বর্ণনা করবেন। যেমন একটি হাদিস বলি আপনাদেরকে, সে হাদিস জয়ীফ, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ যদি আমার কবরের নিকট এসে কি করে দরুদ পেশ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বললেন কিনা? সহিহ হাদিস ও কবর আছে, এটা জয়ীফ হাদিস। যে ব্যক্তি আমার কবরের নিকটে এসে দরুদ পেশ করবে, ওয়াক্কালা বিহা মালাকুন, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন, এ বললে কোনি আমাকে পৌঁছে দেন, ওয়াকাফা বিহা আমরা দুনিয়া ও আখিরাত, আর তার দুনিয়া এবং আখিরাতের সব কিছুর জন্য যথেষ্ট, ওয়াকুন্ত লাহু সাফি শাহিদান আও সাফিয়ান, তার জন্য আমি সাক্ষী হব কাল কিয়ামতে এবং তার জন্য সুপারিশকারী হব। এই হাদিস জয়ীফ। আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বর্ণনা করা হয়েছে, রয়েছে হাদিস জয়ীফ, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়াতুহু, আমার কবরের নিকটে কেউ যদি কি করে দরুদ পেশ করে তাহলে আমি নিজেই শুনিনি, কবরের নিকটে কেউ যদি দরুদ পেশ করে তাহলে আমি শুনিনি ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর কেউ যদি দূর থেকে সালাম পেশ করে যাবে এখান থেকে সালাম পেশ করে, তাহলে উবলিগ তো আমাকে পৌঁছিয়ে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে এই বিষয়টি বিষয়বস্তু কি, যে নবী সাল্লামের কবরের কাছে গিয়ে কেউ যদি দরুদ পেশ করে সালাম পেশ করে তো নবী সাল্লাম শোনেন কি শোনেন না, এই মর্মে কোনো সহি দলিল নেই যে নবী সাল্লাম শোনেন। এই হাদিসটি হচ্ছে যাইফ। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই মিশকাতের ভাষ্যে লিখেছেন যে হাদিস সহি নয়, হাদিস যাইফ, মহাদিসের নিকটে হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং নবী সাল্লাম উম্মতের কথা সালাম কাছে থেকে সালাম পেশ করলে শোনেন এই বিষয়টি ঠিক নয়। তাহলে যখন ঠিক নয় তাহলে আমরা বলবো যে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, তারা পৌঁছে দেন, পৌঁছে দেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন কেমন ভাবে দেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদেরকে বলা হয়েছে যে একবার তোমরা যদি দরুদ সালাম পেশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দশবার তোমাদের ওপর রহমত নাজিল করবেন। এতটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হক কথা বলার তৌফিক দান করেন, হক কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।